بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب করুণ করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, কোন কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্তরি সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।